যদি সহেলি আমায় কানে কানে কিছু বলে, না না না কেউ শুনে ফেল না। যদি সহেলি আমায় কানে কানে কিছু বলে, না না না কেউ শুনে ফেল না। সে যদি আমায় অপলকে দেখে, কেউ যেন দেখো না, না না কেউ দেখো না। যদি সহেলি আমায় কানে কানে কিছু বলে, না না না কেউ শুনে ফেল না। কুণ্ঠিত পায়ে সে যদি এসে মালাখানি দিতে চায় আরো ভালোবেসে, কুণ্ঠিত পায়ে সে যদি এসে মালাখানি দিতে চায় আরো ভালোবেসে, সে মালা দিয়ে গো যদি তারে বাঁধি, কেউ কিছু বল না, না না কিছু বল না। যদি সহেলি আমায় কানে কানে কিছু বলে, না না না কেউ শুনে ফেল না। এ জীবনে যত চাওয়া তার কাছে মিটে যায়, তাকে পেয়ে মন যদি সব কিছু খুঁজে পায়। এ জীবনে যত চাওয়া তার কাছে মিটে যায়, তাকে পেয়ে মন যদি সব কিছু খুঁজে পায়। ছন্দের দোলা সে যদি আনে দুজনের কুজনে এই মধু গানে, সে গানে যদি গো পৃথিবীকে ভুলি, কেউ বাধা দিও না, না না বাধা দিও না। যদি সহেলি আমায় কানে কানে কিছু বলে, না না না কেউ শুনে ফেল না।